وَاصْطَنَعْتُكَ لِنَفْسِي এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করিয়া লইয়াছি। اذهب انت واخوك باياتي ولا تنيا في ذكري তুমিও তোমার ভ্রাতা আমার নিদর্শন সহ যাত্রা করো এবং আমার শরণে শৈথিল্য করিও না। اذهب الى فرعون انه طغى তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করিয়াছে। فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَى তোমরা তাহার সঙ্গে নম্র কথা বলিবে, হয়তো সে উপদেশ গ্রহণ করিবে অথবা ভয় করিবে। قَالَ رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَن يَطْغَى তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক, আমরা তো আশঙ্কা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করিবে অথবা অন্যায় আচরণে সীমা লঙ্ঘন করিবে। তিনি বলিলেন, তোমরা ভয় করিও না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি। فَأْتِيَاهُ فَقُولَا إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ وَلَا تُعَذِّبْهُمْ قَدْ جِئْنَاكَ بِآيَةٍ مِنْ رَبِّكَ وَالسَّلَامُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى شُتْرَان তোমরা তাহার নিকট যাও এবং বলো, আমরা তোমার প্রতিপালকের রাসূল, সুতরাং আমাদের সঙ্গে বনি ইসরায়েলকে যাইতে দাও এবং তাহাদেরকে কষ্ট দিও না। আমরা তো তোমার নিকট আনিয়াছি তোমার প্রতিপালকের নিকট হইতে নিদর্শন এবং শান্তি তাহাদের প্রতি যাহারা অনুসরণ করে সৎপথ। ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাব আলা মান কাযযাব ওয়া তাওয়াল্লা আমাদের প্রতি ওহি প্রেরণ করা হইয়াছে যে শাস্তি তো তাহার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয়। ক্বাল ফামার রাব্বুকুমা ইয়া মূসা ফিরাউন বলিল, হে মূসা, কে তোমাদের প্রতিপালক? ক্বাল রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা মূসা বলিল, আমাদের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তাহার আকৃতি দান করিয়াছেন অতঃপর পথ নির্দেশ করিয়াছেন। ফেরাউন বলিল, তাহা হইলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মূসা বলিল, ইহার জ্ঞান আমার প্রতিপালকের নিকট কিতাবে রহিয়াছে, আমার প্রতিপালক ভুল করেন না এবং বিস্মৃত হন না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া সালাকা লাকুম ফীহা সুবুলান ওয়া আনজাল মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি আযওয়াজাম মিন নাবাতিন শাত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন বিছানা এবং উহাতে করিয়া দিয়াছেন তোমাদের চলিবার পথ, তিনি আকাশ হইতে বারি বর্ষণ করেন এবং আমি উহা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি। কুলু ওয়ারআউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন্নুহা তোমরা আহার করো ও তোমাদের গবাদি পশু চড়াও, অবশ্যই ইহাতে নিদর্শন আছে বিবেক সম্পন্নদের জন্য। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি মৃত্তিকা হইতে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, উহাতেই তোমাদেরকে ফিরাইয়া দিব এবং উহা হইতে পুনর্বার তোমাদেরকে বাহির করিব। ولقد اريناه اياتنا كلها فكذب وابى

তোমাদের প্রতিপালক তো দয়াময়, সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মানিয়ে চলো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى উহারা বলিয়াছিল, আমাদের নিকট মুসা ফিরিয়া না আসা পর্যন্ত আমরা ইহার পূজা হইতে কিছুতেই বিরত হইব না। قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا মুসা বলিল, হে হারুন, তুমি যখন দেখিলে উহারা পথভ্রষ্ট হইয়াছে তখন কিসে তোমাকে নিবৃত্ত করিল? আমার অনুসরণ করা হইতে তবে কি তুমি আমার আদেশ অমান্য করিলে? إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي هارون বলিল, হে আমার সহোদর, আমার শ্বশুর ও কেশ ধরিও না, আমি আশঙ্কা করিয়াছিলাম যে তুমি বলবে তুমি বনি ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছ ও তুমি আমার বাক্য পালনে যত্নবান হও নাই। قال فما خطبك يا سامري موسى বলিল, হে সামিরি, তোমার ব্যাপার কি? قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من اثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي সে বলিল, আমি দেখিয়াছিলাম যাহা উহারা দেখে নাই, অতঃপর আমি সেই দূতের পদচিহ্ন হইতে এক মুষ্টি লইয়াছিলাম এবং আমি উহা নিক্ষেপ করিয়াছিলাম, আমার মন আমার জন্য শোভন করিয়াছিল এই রূপ করা। قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا موسى বলিল, দূর হও, তোমার জীবদ্দশায় তোমার জন্য ইহাই রহিল যে তুমি বলিবে আমি অস্পৃশ্য এবং তোমার জন্য রহিল এক নির্দিষ্ট কাল, তোমার বেলায় যাহার ব্যতিক্রম হইবে না এবং তুমি তোমার সেই ইলাহের প্রতি লক্ষ্য করো যাহার পূজায় তুমি রত ছিলে, আমরা উহাকে জ্বালাইয়া দিবই, অতঃপর উহাকে বিক্ষিপ্ত করিয়া সাগরে নিক্ষিপ করিবই। ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তার জ্ঞান সর্ববিষয়ে ব্যাপ্ত। কাযালিকা নাকুসু আলাইকা মিন আনবাই মা কদ সাবাক ওয়া কদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা পূর্বে যাহা ঘটিয়াছে তাহার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট হইতে তোমাকে দান করিয়াছি উপদেশ। মান আ'রাদা আনহু ফা ইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি উযরা ইয়া হইতে যে বিমুখ হইবে সে অবশ্যই কিয়ামতের দিন মহাভার বহন করিবে। খালিদিন ফিহি ওয়াসা'আ লাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা উহাতে উহারা স্থায়ী হইবে এবং কিয়ামতের দিন এই বোঝা উহাদের জন্য হইবে কত মন্দ। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা যেদিন সিংহাই ফুৎকার দেওয়া হইবে এবং যেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করিব। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা সেই দিন উহারা নিজেদের মধ্যে চুপি চুপি বলা বলি করিবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করিয়াছিলে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তারিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা আমি ভালো জানি উহারা কি বলিবে, উহাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎপথে ছিল সে বলিবে, তোমরা মাত্র একদিন অবস্থান করিয়াছিলে। উহারা তোমাকে পর্বত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বল, আমার প্রতিপালক উহাদেরকে সমূলে উৎপাটন করিয়া বিক্ষিপ্ত করিয়া দিবেন। অতঃপর তিনি উহাকে পরিণত করিবেন মসৃণ সমতল ময়দানে। যাহাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখিবে না। وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا شهدين وهر آوان كاري رنشرن كوري بي اي باپاري ايدي کو ديك كوري تي پاري بينا دايا مائر شموك شاكل شبد ستبد ہوئيا جائي بي شتران مردو پدد دھنی بیدی تو تمہیں کچھوئی شنی بينا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن ورضي له قولا دائمائے جہاں کے انمتی دیبین و جہاں کتا تینی پچند کریبین شیبتی تو کہارو شپاری شیدین کنو کاجے آشی بینا يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِهِ عِلْمًا তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত, কিন্তু উহারা জ্ঞান দ্বারা তাহাকে আয়ত্ত করিতে পারে না। وَعَنَتِ الْوُجُوهُ لِلْحَيِّ الْقَيُّومِ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا চিরঞ্জীব সর্বসত্তার ধারকের নিকট সকলেই হইবে অধবদন, এবং সেই ব্যর্থ হইবে যে জুলুমের ভার বহন করিবে। এবং যে সৎকর্ম করে মুমিন হইয়া তাহার কোনো আশঙ্কা নাই অবিচারের এবং অন্য কোনো ক্ষতির। وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا এইরূপেই আমি কুরআনকে অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় এবং উহাতে বিশদভাবে বিবৃত করিয়াছি সতর্কবাণী যাতে উহারা ভয় করে অথবা ইয়া হয় উহাদের জন্য উপদেশ। আল্লাহ অতি মহান প্রকৃত অধিপতি, তোমার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হইবার পূর্বে কুরআন পাঠে তুমি তরা করিও না, এবং বলো, হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো। ওয়ালাকাদ আহিদনা ইলা আদাম মিন ক্বাবল ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করিয়াছিলাম, কিন্তু সে ভুলিয়া গিয়াছিল, আমি তাহাকে সংকল্পে দৃঢ় পাই নাই। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى شارون کرو جاکن فرشتگان کے بولی لام آدمیر پتی سجدہ کرو تاکن ابلیش بیتی تا شکلی سجدہ کرو لو شامان نو کرو لو فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى অতঃপর আমি বলিলাম, হে আদম, নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হইতে বাহির করিয়া না দেয়, দিলে তোমরা দুঃখ কষ্ট পাইবে। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা তোমার জন্য ইহাই রহিল যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হইবে না ও নগ্ন হইবে না।